ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال سبحانه وتعالى إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المفلحين وقال سبحانه وقال عليه الصلاة والسلام لغدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها وقال عليه الصلاة والسلام من ألف المسجد ألفه الله وقال عليه الصلاة والسلام صلوا كما رأيتموني أصلي أو كما قال عليه الصلاة والسلام میرے محترم دوستو بزرگو اس کائنات کے اندر جتنے نقشے پھیلے ہوئے ہیں جتنی نظر آنے والی چیزیں ہیں جتنی پوشیدہ چیزیں ہیں یہ ساری کے سارے نقشے یہ سب کے سب اپنے کسی بھی کام میں اپنے کسی بھی فعل میں اپنی بقا میں اور جو کچھ ان کے اندر فائدے ہیں اپنے فائدہ پہنچانے اور اپنے نقصان پہنچانے میں یہ اللہ تبارک و تعالیٰ کے محتاج ہیں جو چیزیں فائدہ پہنچانے والی ہیں وہ سب کی سب مل کر کسی ایک ذات کو فائدہ نہیں پہنچا سکتی اور جتنی چیزیں نقصان پہنچانے والی ہیں وہ سب کی سب چیزیں جمع ہو جائیں کسی چیز کو نقصان نہیں پہنچا سکتی حضرت اقدس مولانا یوسف صاحب رحمۃ اللہ علیہ فرمایا کرتے تھے کہ اللہ تبارک و تعالی نے فائدہ دینے والی چیزوں میں فائدہ رکھ کر انہیں بے اختیار نہیں چھوڑا اور نقصان دینے والی چیزوں میں نقصان رکھ کر انہیں بے فائدہ نہیں چھوڑا دوا اللہ کے حکم کے بغیر فائدہ نہیں پہنچا سکتی کھیتی اللہ کے حکم کے بغیر رزق نہیں پہنچا سکتی آسمان بادل اللہ تبارک و تعالی کے حکم کے بغیر بارش نہیں برسا سکتے اسی طرح آگ وہ اللہ تبارک و تعالی کے حکم کے بغیر جلا نہیں سکتی چھری اللہ تبارک و تعالی کے حکم کے بغیر کاٹ نہیں سکتی یہ سارے کے سارے نمونے اور یہ ساری کی ساری مثالیں اللہ تبارک و تعالی نے ہم سے پہلے اقوام کے اوپر گزاری ابراہیم علیہ السلام جنہوں نے اللہ کی طرف دعوت دی جنہوں نے دین کو پہنچایا جنہوں نے ساری زندگی تکالیفیں اٹھا کر ہر قسم کی آزمائش سے گزر کے جب گزرتے گزرتے اس مقام پر پہنچے ہر چیز کا انکار کیا اپنی ماں کا انکار اپنے باپ کا انکار کہ ماں تو مجھے نہیں پالتی اے باپ مجھے نہیں پالتا نمرود مجھے نہیں پالتا ہر پلنے والی اور ہر نظر آنے والی چیز کا جب انکار کرتے کرتے منزل کو پہنچ گئے تو اللہ تعالی نے بڑی آزمائش ڈالی کیا آزمائش ڈالی کہ ابراہیم علیہ السلام کو دنیا کی سب سے بڑی آگ میں ڈالا گیا ابراہیم علیہ السلام کو دنیا کی سب سے بڑی آگ میں اللہ تعالی نے کر کے دکھایا کہ میرے حکم کے بغیر یہ جلتی ہوئی آگ بھی کوئی نقصان نہیں پہنچا سکتی میرے حکم کے بغیر بہتا ہوا سمندر دریائے نیل وہ کسی کو ڈبا نہیں سکتا تو اس واسطے نفع پہنچانے اور نقصان پہنچانے میں یہ ساری اشیاء خود مختار نہیں ہیں بلکہ نفع اور نقصان پہنچانے میں یہ ساری چیزیں یہ ہر وقت اپنے بنانے والے کی محتاج ہیں نحمده ونصلي على رسوله الكريم اما بعد محترم دوست بزرگ হযরত বলেন যে আল্লাহ তাআলা দুনিয়াতে যত জিনিস পয়দা করছেন যে জিনিসগুলা অনেক জিনিস আমরা দেখি আবার অনেক জিনিস এমন আছে আমরা দেখি না এই জিনিসগুলা কারো উপকার করা অথবা অপকার করা কারো ক্ষতি করার মধ্যে স্বাধীন না কোন জিনিসকে আল্লাহ তাআলা এরকম ভাবে এখতিয়ার দিয়ে দেন নাই যে সে নিজে উপকার করতে পারে অথবা কারো অপকার করতে পারে যে যত জিনিস আল্লাহ তাআলা পয়দা করছেন এদের এদের অস্তিত্ব এদের বাকি থাকা এবং কারো উপকার করা অথবা অপকার করা এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের এখতিয়ারে আল্লাহ তাআলা জিনিস পয়দা করছেন রাব্বুল আলামিন জিনিস পয়দা করছেন তার মধ্যে উপকারের ক্ষমতা রাখছেন অপকারের ক্ষমতা রাখছেন কিন্তু এগুলাকে স্বাধীনভাবে ছেড়ে দেন নাই যে কথা হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহ তাআলা উপকারের যত জিনিস পয়দা করছেন এগুলাকে পয়দা করে এগুলাকে স্বাধীন ছেড়া দেন নাই তার উপকার আল্লাহ তাআলার হাতে আল্লাহ তাআলা যখন চাবেন তখন সে কার উপকার করতে পারবে এরকম যেগুলো অপকারের জিনিস ওগুলোকেও আল্লাহ তাআলা স্বাধীন ছেড়া দেন নাই বরং আল্লাহ তাআলা যখন চাবেন তখন তার থেকে কোনো অপকার হবে মহতারাম দোস্ত বুজুর্গ বলেন এরকম ভাবে প্রত্যেকটা জিনিসের অবস্থা যে কোনো জিনিস নিজের এখতিয়ারে সে উপকারও পৌঁছাইতে পারে না অপকারও পৌঁছাইতে পারে না ছুরি নিজের ইচ্ছায় কাটতে পারে না দরিয়া নিজের ইচ্ছায় প্রবাহিত হইতে পারে না এসব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের এখতিয়ারে বলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনাকে আল্লাহ তাআলা এরকম ভাবে ইমানের অনেক স্তর অতিক্রম করাইছে যে এক এক স্তর তিনি কিভাবে অতিক্রম করছেন এরপর ওনার উপর কত বড় পরীক্ষা আল্লাহ তাআলা তার থেকে কত বড় ইমতিহান নিছে বলেন যে তিনি তার মাকে জিজ্ঞাসা করতেছেন যে মা আমাকে কে পালে তো মা বলতেছে আমি পালি যে আপনাকে কে পালে যে তোমার বাবায় পালে বলে আমার বাবাকে কে পালে যে নমরুদে পালে তিনি বলতেছেন নমরুদকে কে পালে মহতরম দোস্ত বুজুর্গ তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রব্বুল আলামিনের তালাশে আছেন সন্ধানে আছেন আর বুঝতে বুঝতে ইমানের অনেক উপর স্তরে পৌঁছে গেছে যে তখন এরকম ভাবে পরীক্ষা আসলো ওই পরীক্ষাতে যেমন কঠিন পরীক্ষা যে এমন আগুনে তাকে নিক্ষেপ করা হয়েছে যে আগুন যে পৃথিবীতে এরকম অন্য কোনো জায়গায় এত বড় অগ্নিকুণ্ড আর তৈরি হয় নাই এত বড় অগ্নিকুণ্ড ওনাকে ফেলা হয়েছে আর ওইখানে তিনি একমাত্র আল্লাহর দিকে মতাবজ্জ হয়ে গেছেন যে আল্লাহ তালাই আমার জন্য যথেষ্ট আর ওই পরীক্ষাও তিনি পাশ করছেন তিনি একথা জানতেন যে আগুন এই আগুন নিজের কোনো ক্ষমতা নিজের ইচ্ছায় কিছু করতে পারে না এই সমুদ্র এই নীল এই এই নদী নিজের ইচ্ছায় প্রবাহিত হইতে পারে না এগুলার কোনো ক্ষমতা নাই ক্ষমতা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন করনেওয়ালা দু চিজে হে এক হে নজর আর এক হে খবর روز اول سے ان دونوں چیزوں کا آپس میں مقابلہ ہوتا رہا ہے اہل نظر کہتے ہیں خبر سے کچھ نہیں ہوتا اہل خبر کہتے ہیں نظر کوئی چیز نہیں ہے جبکہ حقیقت یہ ہے کہ نظر وہ خبر کے مقابلے میں کوئی حیثیت نہیں رکھتی کیونکہ نظر جو ہے وہ دھوکہ ہے نظر جو ہے وہ دھوکہ ہے خبر جو ہے وہ حقیقت ہے خبر جو ہے یہ نظر اور خبر کیا چیز ہے نظر ہے ہماری اور آپ کی نظر جو ہم لوگ دیکھتے ہیں ہماری نظر ہمیں مستقل دھوکہ دیتی رہتی ہے ہمیں کھیت میں کاروبار میں تجارت میں اور جتنے بھی اسباب ہیں ان سے فائدہ ہوتا ہوا نظر آتا ہے اور جبکہ خبر وہ یہ بتاتی ہے کہ فائدہ ترقی بقا یہ سب اعمال کے ساتھ جڑے ہوئے ہیں حضور اکرم صلی اللہ علیہ وسلم نے اپنے صحابہ کو اس پر تیار کیا تھا کہ انہوں نے خبر کو اتنا بولا اتنا بولا اتنا بولا کہ نظر آنے والی چیزوں کا انکار کرنا آسان ہو گیا کہ نظر آنے والی نظر آنے والی چیزوں کا انکار کرنا آسان ہو گیا۔ اور ابو درداء رضی اللہ تعالیٰ، یہ مسجد کے اندر لیٹے ہوئے، مسجد کے اندر موجود ایک آدمی آیا، آ کر اس نے خبر دی نظر کے مقابلے، نظر خبر دی نظر کے مقابلے میں، کیا کیا بتایا آ کر، دیکھی ہوئی خبر دی آ کر کہ ابو درداء تمہارے گھر کے اندر آگ لگ گئی۔ نہیں، میرے گھر کے اندر آگ نہیں لگ سکتی۔ دوسرا آدمی آیا، آ کر کہا ابو درداء رضی اللہ تعالیٰ نے، تمہارے گھر کے اندر آگ لگ گئی ہے؟ نہیں، میرے گھر کے اندر آگ نہیں لگ سکتی۔ تیسرا آدمی آیا، آ کر کہا کہ تمہارے گھر میں آگ لگ گئی ہے؟ کہا نہیں، میرے گھر میں آگ۔ ہمارے حضرت فرما رہے تھے کہ اگر ساری دنیا بھی آ کر ابو درداء رضی اللہ تعالیٰ سے کہہ دیتی کہ ابو درداء تمہارے گھر میں آگ لگ گئی، وہ ایک حضور اکرم صلی اللہ علیہ وسلم کی خبر کی وجہ سے ساری نظروں کا انکار کر دیتا۔ کہ پھر آخر میں آدمی آیا، آ کر کہنے لگا کہ آگ لگی تھی اور آپ کے گھر تک آئی، مگر آپ کا گھر بچ گیا۔ جب خبر کے اندر شکوک ہوتے ہیں تو پھر وہ عمل، جب یقین کے اندر شک ہوتا ہے تو جو کچھ وعدے پر اللہ تبارک و تعالی دینے والے ہیں، شک کی وجہ سے وہ ساری چیزیں نہیں ملتی۔ اس واسطے حضرت جی مولانا یوسف صاحب رحمت اللہ علیہ فرمایا کرتے تھے کہ انسان، محنت کے دو راستے ہیں۔ تو محترم دوست بزرگ، تینی بولیں جے যখন থেকে পৃথিবী শুরু হয়েছে তখন থেকে এরকম ভাবে মানুষের সামনে দুইটা জিনিস আসছে, একটা হলো মানুষের নজর আর একটা হলো খবর। নজর হলো যেটা আমরা নিজের দৃষ্টিতে দেখতেছি, আর খবর হলো যেটা আসমান থেকে আসছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে, নবীদের পক্ষ থেকে যেটা আসছে খবর। তো বলেন যে নজরওয়ালা যারা, যারা জিনিসকে দেখে দেখে চলে, তো তারা বলতেছে খবর কিছুই না, খবরের খবরের কোনো মূল্য নাই। আর খবর যে দিকে যারা চলে তারা বলে যে এই নজর, এটার তো কোনো হাকিকতে নাই, এটার কোনো আসল নাই, এভাবে আগে থেকেই চলে আসতেছে। তিনি বলেন যে নজর কি জিনিস, যেগুলো আমরা দেখতেছি জমিন থেকে হয়, ব্যবসা থেকে হয়, জিনিস থেকে হয়, এগুলো হলো নজর। তো বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে এরকম খবরের কথা এত শুনাইছেন, এত মস্ক করাইছেন যে তারা নজরকে অস্বীকার করে দিতে পারছেন। যে খবরের কথা এত বেশি বলা হয়েছে যে নজরকে, দেখা জিনিসকে, দেখা জিনিসকে তারা অস্বীকার করতে পারছেন, যে তাদের ঈমান, ওই খবরের উপর ঈমান এরকম পয়দা হয়েছে। তিনি বলেন যে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবি, তিনি মসজিদে আছেন, তো একজন লোক আইসা খবর দিতেছে, হে আবু দারদা আপনার ঘর পড়ে গেছে। তিনি বলতেছেন না না, আমার ঘর পড়া যায়নি। একটু পরে আরেকজন লোক আসছেন, বলতেছেন হে আবু দারদা আপনার ঘর পড়ে গেছে। তিনি এবারও বলতেছেন না না, আমার ঘর পড়া যায়নি। তৃতীয় ব্যক্তি আইসা বলতেছেন হে আবু দারদা আপনার ঘর পড়া গেছে। তিনি এবারও বলতেছেন না না, পড়া যায়নি। চতুর্থ ব্যক্তি দেখলো যে আগুন জ্বলতে জ্বলতে তো আসছে ওনার ঘরের কাছে, আর ঘরের কাছে এসে আগুন নিভে গেছে, ওনার ঘরটা সহি সালামতে আছে, ঠিকঠাক আছে। আয়েশা বলতেছে হে আবু দারদা আপনার ঘর পোড়া যায় নাই। বলছে হ্যাঁ, তোমার কথা সত্য, তুমি সত্য কথা বলছো। তো বলেন যে তিনি যে এরকম কথা বললেন, তিনি যে বলতে পারছেন, হ্যাঁ এটা কিভাবে জয় যে খবরের উপর ইয়াকিন পয়দা হয়েছে। বলেন যে হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কথা বলতেন, হযরত জি মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়া করতে থে কে দো রাস্তে হ্যায়, দো দো রাস্তে হ্যায়। এক রাস্তা ও হ্যায় জিস পর কদম কদম পর ফায়দে নজর আতে হ্যায়, মাল আতা হুয়া নজর আতা হ্যায়, খেত বনতা হুয়া নজর আতা হ্যায়, ঘর বনতে হুয়ে নজর আতে হ্যায়, কারোবার চলতা হুয়া নজর আতা হ্যায়। یہ وہ راستہ ہے جو دنیا والا اہل دنیا کا راستہ ہے، کہ دنیا پر محنت کی، دنیا کو مقصد بنایا، دنیا کو زندگی بنایا، دنیا ہی کو منزل بنایا، تو پھر دنیا سے چند فائدے نظر آئے۔ جس سے مال آیا, دکان بنی, کھیت بنا, حکومتیں بنی, کاروبار بنی. حضرت فرمایا کرتے تھے یہ نمرود اور فرعون اور حامان والا راستہ ہے. یہ کن کا راستہ ہے؟ یہ نمرود, یہ فرعون, یہ حامان والا, کہ انہوں نے اپنی حکومتوں کے اندر اپنی کامیابی دیکھی تو انہوں نے حکومتوں کے اوپر محنت شروع کی اور حکومتوں کے اوپر محنت کر کر بادشاہت کو اختیار کر کے بڑا بنے. دوسرا راستہ ہے, وہ راستہ ہے, وہ انبیاء علیہ الصلوۃ والسلام کا راستہ ہے, وہ صحابہ رضی اللہ اجمعین کا راستہ ہے. وہ راستہ کیا ہے؟ وہ راستہ یہ ہے کہ جس پر قدم قدم پر مال جاتا ہوا نظر آئے گا, قدم قدم پر تکالیف نظر آئیں گی, قدم قدم پر مشکلیں نظر آئیں گی. یہ کن کا راستہ ہے؟ یہ انبیاء علیہ الصلوۃ والسلام کا, کہ صبح ہوتی حضرت بلال رضی اللہ تعالیٰ عنہ کے کوڑے مارے جاتے, شام ہوتی حضرت بلال رضی اللہ تعالیٰ عنہ کو, دوپہر ہوتی حضرت بلال رضی اللہ تعالیٰ عنہ کو گرم ریت پر لٹایا جاتا, شام ہوتی حضرت بلال رضی اللہ تعالیٰ عنہ کو طرح طرح کی تکلیفیں پہنچائی جاتی. مالدار لڑکے مدینے کے نوجوان, حضور اکرم صلی اللہ علیہ وسلم فرماتے اے تو خوبصورت نوجوان, کیسے؟ حضرت مصعب بن عمیر رضی اللہ تعالیٰ عنہ, خوبصورت بال, عمدہ لباس, باہر کے ملکوں سے جوتے بن کر آ رہے, لیکن اصل انبیاء والے راستے کو اپنا راستہ بنایا, حضور اکرم صلی اللہ علیہ وسلم کی زندگی کو اپنی زندگی بنائی. کیا وقت آیا کہ جب گھر سے نکلے تو جسم چھپانے کے واسطے بھی چادر موجود نہیں تھی, لیکن کامیابی, کیسی کامیابی؟ اللہ اکبر, اللہ نے ایسی کامیابی دی کہ یہ مصعب بن عمیر رضی اللہ تعالیٰ عنہ, یہ اسد بن زرارہ رضی اللہ تعالیٰ عنہ, صرف ان دو کی محنت ہے کہ اللہ نے مدینہ کو مرکز بنا دیا. یہ مصعب بن عمیر رضی اللہ تعالیٰ عنہ کہ اپنی زندگی لگائی, اپنا مال لگایا, اپنی جان لگائی, اپنی راحتوں کو چھوڑا, تکلیفوں کو اختیار کیا. یہ وہ مصعب بن عمیر ہیں کہ جب قبر کے اندر رکھا جا رہے تو حضور اکرم صلی اللہ علیہ وسلم کی آنکھوں میں آنسو آ گئے. یہ وہ مصعب بن عمیر. تو حضرت فرمایا کرتے تھے کہ جن راستوں پر قدم قدم پر کامیابیاں نظر آ رہی ہیں, ایک وقت آتا ہے کہ اللہ ناراض ہوتے ہیں, ایک وقت آتا ہے کہ اللہ تبارک و تعالی ناراض ہوتے ہیں. ناراض ہو کر ایک پکڑ کرتے ہیں تو پھر نمرود, قارون, فرعون, حامان کی طرح ہلاکت آتی ہے. اور جن راستوں پر قدم قدم پر جاتا ہوا نظر آتا ہے, جن راستوں پر قدم قدم پر ناکامیاں نظر آتی ہیں, اللہ تبارک و تعالی ان سے خوش ہوتے ہیں. اللہ تبارک و تعالی کی ایک رحمت, ایک نظر ان پر پڑتی ہے تو پھر ابو بکر, عمر, عثمان, علی رضی اللہ تعالی جیسے آدمی تیار ہوتے ہیں. تو بولیں جی حضرت بڑا یوسف رحمۃ اللہ علیہ ایک کتھا بولتے প্রথম যিনি তিনি যে ঘটনাটা বলতেছিলেন যে পুরা দুনিয়ার মানুষও যদি একথা বলতো যে হে আবু দারদা তোমার ঘর পোড়া, তোমার ঘর পড়ে গেছে, তিনি বিশ্বাস করতেন না. কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খবর দিছেন, ওই খবরের উপর তার ইয়াকিন, ওই খবর অনুযায়ী যে ওই খবরের উপর তার ইয়াকিন, এই জন্য তিনি পুরা দুনিয়ার মানুষের কথাকেও তিনি বিশ্বাস করতেন না. এরপর বলেন যে হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কথাও বলতেন যে দেখো দুনিয়াতে দুইটা রাস্তা, একটা রাস্তায় তো দেখা যায় যে মাল চলে যাইতেছে, এক রাস্তায় দেখা যায় যে মাল আসতেছে, ঘর বনতেছে, এরকম হুকুমত আসতেছে, কামিয়াবি আসতেছে, এক রাস্তায় তো এটা দেখা যায়. আবার আরেকটা রাস্তা হলো যার মধ্যে দেখা যায় এরকম নাকামি আসতেছে, মাল চলে যাইতেছে, ঘর নষ্ট হইতেছে, নিজের সব কিছু হারাইতেছে, এরকম কষ্ট মুসিবত আসতেছে, আর একটা রাস্তায় এরকম দেখা যায়. তো বলেন যে যে রাস্তায় দেখা যায় যে মাল আসতেছে, ঘর বনতেছে, কামিয়াবি হাসিল হইতেছে, যে এটা কোন রাস্তা? এটা এটা হলো তো ফেরাউনওয়ালা রাস্তা, এটা হলো নমরুদওয়ালা রাস্তা, এটা হলো ওই কারুনওয়ালা রাস্তা. যে এর মধ্যে দেখা যায় যে কামিয়াবি আসতেছে, আসলে এর মধ্যে তো কোনো কামিয়াবি আল্লাহ তাআলা রাখেন নাই, এর মধ্যে কোনো কামিয়াবি নাই. অপরদিকে অন্য রাস্তা হলো যার মধ্যে দেখা যায় যে মাল যাইতেছে, এরকম নাকামি আসতেছে, কষ্ট হইতেছে, যে জাহিরি ভাবে বাহ্যিক ভাবে দেখা যায় যে এর মধ্যে নাকামির রাস্তা, কিন্তু দেখা যায় যে শেষ পর্যন্ত সেটাই কামিয়াবির রাস্তা হিসেবে সাব্যস্ত হয়, যে সেটাই কামিয়াবির রাস্তা। আর সেটা হলো হযরত আম্বিয়া আলাইহিমুসসালামের রাস্তা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের রাস্তা। তিনি বলেন যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকাল বেলায় কোড়া মারা হইতেছে, সকাল হইছে তো তার উপর কোড়া পড়তেছে, কষ্ট হইতেছে, বিকাল হইতেছে তার উপর আবার কোড়া পড়তেছে, কষ্ট দেওয়া হইতেছে। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বড় আদরের সন্তান ছিলেন মা বাবার, যার জুতা বিদেশ থেকে আসত, তার চুলগুলা বড় সুন্দর, চেহারা সুরত বড় সুন্দর, তার জন্য খুশবু বিদেশ থেকে আসত, ওরকম আদরের দুলাল। আর যখন এই কামিয়াবির রাস্তা ধরল, হ্যাঁ নবীওয়ালা রাস্তা যখন সে ধরল, তখন তাকে এমন কষ্টের সম্মুখীন হইতে হলো যে তার পোশাক পর্যন্ত তার থেকে কেড়ে নেওয়া হয়েছে। ওই অবস্থায় ঘর থেকে বাইর হইছে মহতারাম দোস্ত বুজুর্গ হযরত, হ্যাঁ এরকম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট করছেন, এই যে তারা কষ্ট করছেন, ওই রাস্তা ধরছেন, তো আল্লাহ তাআলা ওনাদেরকে এই রাস্তায় ওনাদেরকে কামিয়াব করছেন। তিনি বলেন যেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আসাদ ইবনে যুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওনাদের দাওয়াতের দ্বারায় এই মদিনা দিনের মার্কাজ বনে গেছে, হ্যাঁ যে ওনারা এরকম দাওয়াত দিচ্ছেন, ওইখানে গিয়ে ওনারা মেহনত করছেন। তো বলেন যে যেই রাস্তা নাকামির রাস্তা আমরা মনে করতেছি, আমাদের নজরে যেটা দেখা যায় এর মধ্যে কষ্ট, এর মধ্যে মাল চলে যায়, এর মধ্যে মুসিবত আসে, যেই রাস্তা আমরা দেখতেছি কষ্ট, কিন্তু যখন আল্লাহ তাআলার এক নজর পড়ে যায়, রহমতের নজর, রহমতের এক দৃষ্টি যখন পড়ে, তো আল্লাহ তাআলা এই সব কষ্টকে পরিবর্তন করে আল্লাহ তাআলা এক কামিয়াবের জিন্দেগি দিয়ে দেন। অপরদিকে যারা ওইরকম মালের মধ্যে হুকুমতের মধ্যে কামিয়াবি দেখে আর এটার জন্য চেষ্টা করে, তো তারা এর মধ্যে কামিয়াবি হাসিল করতে পারে না, এর মধ্যে আল্লাহ তাআলা কামিয়াবি রাখেন। তো আমার সবসে পেহলি জিম্মেদারি ও সবসে পেহলা কাম ইয়ে হে কে হাম আপনি জিন্দগিয়ো কে আন্দর হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালে তরিকে কো জিন্দা করে, কিউকি ইস কাম কা আসল মকসদ জো হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সে পুছা গিয়া, হযরত আপ ইস কাম সে কিয়া চাহতে হ্যায়, আপকে ইয়াহ হর সাল মাশাআল্লাহ বাংলাদেশ মে ইজতেমা হোতা হ্যায়, কিতনা বড়া মজমা জমা হোতা হ্যায়, কিতনি বড়ি কিতনি জামাতে নিকলতি হ্যায়, লেকিন আগর হমারে সামনে মকসদ হে তো ফির হম কামিয়াবি কি তরফ বড় রে হ্যাঁ। তো ইস ওয়াস্তে মঞ্জিল কা সামনে হোনা ইয়ে সবসে জ্যাদা হর চলনে ওয়ালে কে লিয়ে সবসে পেহলি জরুরত ইয়ে হে কি উসকে সামনে উসকি মঞ্জিল হো, সবসে পেহলে উসকে সামনে উসকি মঞ্জিল হো। হযরত সে পুছা গিয়া, হযরত ইয়ে চিল্লে ইয়ে চার মহিনে ইয়ে গশ্ত ইয়ে মুলাকাতে ইস সারে ইন সারি চিজো সে আপ কিয়া চাহতে হ্যায়। حضرت نے فرمایا کہ میں ان ساری چیزوں سے یہ چاہتا ہوں کہ حضور اکرم صلی اللہ علیہ وسلم جہاں امت کو چھوڑ کر گئے تھے محنت کر کے امت دوبارہ وہیں آ جائے، محنت کر کے امت دوبارہ وہیں آ جائے۔ ایک مرتبہ میوات میں حضرت کا اجتماع تھا تو حضرت نے میوات والوں سے کہا کہ صرف ایک بستی ہمیں ایسی تیار کر کے دے دو جس بستی کے اندر 100% حضور اکرم صلی اللہ علیہ وسلم والے اعمال ہو رہے ہوں، جس کے اندر ایمان والے حضور اکرم صلی اللہ علیہ وسلم اور صحابہ جیسے ایمان رکھتے ہوں، جس کے اندر اعمال حضور اکرم صلی اللہ علیہ وسلم والے طریقے پر، جس کے اندر محنت و اخلاق اس حضور اکرم صلی اللہ علیہ وسلم کے طریقے پر، جس کے اندر دعوت دینے والے راتوں کو اللہ کے سامنے رونے والے وہ حضور اکرم صلی اللہ علیہ وسلم والی بستی والے ہوں، تو میں جتنی بھی باطل طاقتیں ہیں سب سے کہوں گا اپنی ساری طاقت اس بستی کے اوپر آزماؤ اور دیکھو کہ اعمال محمد صلی اللہ علیہ وسلم میں زیادہ طاقت ہے یا تمہارے اعمال محمد صلی اللہ علیہ وسلم میں زیادہ طاقت ہے یا تمہاری باطل چیزوں میں زیادہ طاقت ہے۔ تو بولن جے এই যে আমাদের মেহনত, এই যে দাওয়াতের মেহনত, আমরা এই মেহনত করতেছি, যে মেহনতের দ্বারা কি চাওয়া হইতেছে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যে এক তরিকা এক মেহনত আমাদেরকে শিখাইছেন ওইটা যেন সবার মধ্যে চলে আসে, ওইটা যেন জিন্দা হয়। তিনি বলেন যে আপনাদের এখানে এত বড় ইজতেমা আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর হইতেছে, এখানে এত বড় ইজতেমা কত জমাত এরকম বাইর হইতেছে, এই যে একটা মেহনত হইতেছে এই মেহনতের দ্বারা মাকসাদটা কি, যে কাজ যখন আমরা করি তখন আমাদের সামনে কাজের মাকসাদটা থাকা চাই, কেন এই ইজতেমা কেন এই মেহনত। তিনি বলেন যে যখন আমাদের মাকসাদটার সামনে থাকবে, আমাদের মঞ্জিলটার সামনে থাকবে, তখনই তো আমরা ওইখানে বুঝতে পারবো তো সেই মাকসাদটা কি। হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কথা বলতেন যে দেখো এই কাজের দ্বারাই মাকসাদ হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে দ্বীনের ঈমানের যে স্তরে রেখে গেছেন, উম্মত যেন মেহনত করে আবার ওই স্তরে পৌঁছতে পারে, ওই স্তরে উম্মতকে পৌঁছানো এটা হলো এই মেহনতের দ্বারা মাকসাদ, যে উম্মত ওই স্তরে পৌঁছে যায়। তিনি বলেন যে একবার হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাই এরকম মেওয়াতে ইস্তেমা করতেছিলেন, তো এখানে মেওয়াতে ইস্তেমা হইতেছিল, তখন তিনি একথা বলতেছিলেন যে দেখো যে তোমরা একটা এমন একটা বস্তি আমাকে দাও, এমন একটা এলাকা আমাকে দাও যেখানে ইমানের দিক থেকে ওইরকম সাহাবায়ে কেরামওয়ালা ইমানের এক নমুনা হয়ে যায়, ওনাদের মতো ইমানওয়ালা লোক হয়ে যায়, সাহাবায়ে কেরামের মতো আমলওয়ালা লোক তৈয়ার হয়ে যায়, সাহাবায়ে কেরামের মতো আখলাকওয়ালা লোক তৈয়ার হয়ে যায়, সাহাবায়ে কেরামের মতো দোয়া করনেওয়ালা কান্নাকাটি করনেওয়ালা লোক তৈয়ার হয়ে যায়, ওরকম একটা বস্তি একটা এলাকা তোমরা আমাকে দেখাও, ওরকম একটা এলাকা দাও, আমি পুরা দুনিয়াওয়ালাদেরকে তখন এই কথা বলবো যে তোমাদের যত শক্তি আছে সমস্ত শক্তিকে এদের মোকাবেলায় পরীক্ষা করে দেখো, দেখো তোমরা টিকো না তারা টিকে। বলছে ইমানওয়ালা ওইরকম আমলওয়ালা ওইরকম এখলাসওয়ালা একটা এলাকা তার মধ্যে কত তাকাত হইতে পারে যে পুরা দুনিয়াকে বলবো যে তোমরা তোমাদের শক্তিকে পরীক্ষা করে এখানে দেখো, দেখো যে কারা টিকে এখানে। इसके वास्ते सबसे ज्यादा बुनियादी और सबसे पहला अमल वो ये है कि हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम किसी की जात इससे कम नहीं समझते थे, हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम किसी की जात इससे कम नहीं समझते थे कि हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम खुद जाकर उसको दावत न दें। इनफिरादी दावत ये सबसे ज्यादा मजबूत अमल है। مکی زندگی حضور اکرم صلی اللہ علیہ وسلم کی 13 سالہ تکالیف کی زندگی ہے، مدنی زندگی حضور اکرم صلی اللہ علیہ وسلم کی 10 سالہ یہ فتوحات کی زندگی ہے، تکلیف بھی ہے اور فتوحات بھی، لیکن اس کے 23 سالہ زندگی میں جو بھی موقع آیا اللہ کے رسول نے خود ہر ایک کی طرف بڑھ کر دعوت دی، ایسی دعوت دینا، ایسے ایک ایک کے پاس جانا کہ کفار مکہ وہ حضور اکرم صلی اللہ علیہ وسلم سے کیا کرتے تھے، اے محمد کیا تم ابھی تک ہم سے مایوس نہیں ہوئے، ایسی دعوت مکے کے اندر۔ اب مدینہ آ گیا، مدینہ منورہ آ گیا، ایک بڑا مجمع اللہ کے رسول کے ساتھ، مگر بڑے مجمع کے ہونے کے باوجود بھی ایک ایک آدمی کو خود دعوت دے رہے، ایک ایک آدمی کو کیا دے رہے، ایک ایک آدمی کو خود دعوت۔ ایک صحابی آئے، حضور اکرم صلی اللہ علیہ وسلم نے ان کو دعوت دینی شروع کی، دعوت دیتے رہے یہاں تک کہ اللہ کے رسول ایک آدمی کو، کون ہے، امام الانبیاء صلی اللہ علیہ وسلم، ایک آدمی کو دعوت دے رہے، اور دعوت دیتے اپنے آپ کو اللہ کے رسول نے تھکا دیا ان کے پیچھے، یہاں تک کہ عمر رضی اللہ تعالی نے دیکھا کہ یہ تو ایمان میں داخل ہونے والا نہیں ہے، تلوار نکالی، کہا یا رسول اللہ اجازت دیجئے میں اس کا سر میں جسم سے جدا کر دوں۔ اللہ کے رسول نے حضرت عمر رضی اللہ تعالی سے رخ پھیر لیا، پھر دوبارہ دعوت دینی شروع کر دی، پھر دوبارہ دعوت دی، تھوڑی دیر میں انہوں نے کلمہ پڑھ لیا۔ اللہ کے رسول نے فرمایا، اے عمر اگر میں تمہاری بات مانتا تو یہ آدمی دوزخ میں جاتا، تمہاری بات نہیں مانی تو یہ آدمی جنت کے اندر داخل ہوگا۔ تو یہ ہے وہ انفرادی دعوت۔ اگر ہم عزم کر لیں اس بات کا کہ صبح سے لے کے شام تک جو بھی ہمیں ملے گا ہم اس کو انفرادی دعوت دیں گے. تو یہ انفرادی دعوت دینا یہ پورا ہمارے بستی کے ماحول کو تبدیل کر دے گا. میں ایک بہت ضروری بات آپ حضرات سے عرض کرتا ہوں, ایک بہت ضروری بات ہے کہ سب سے بڑی ذمہ داری ہماری وہ ہمارے ماحول کی تبدیلی ہے, اور ماحول کی تبدیلی جو ہوتی ہے وہ ایک ایک فرد پر محنت کرنے سے ماحول تبدیل ہوتا ہے. ایک ایک فرد پر محنت کرنے سے کیا ہوتا ہے, ماحول تبدیل. اور جب ماحول تبدیل ہو جاتا ہے, جب حق کا ماحول بن جاتا ہے, جب ایمانیات کا ماحول, جب نماز کا ماحول بن جاتا ہے, اللہ اکبر, جب ماحول اچھا بن جاتا ہے تو انسان کے لیے گناہ کرنا اس ماحول میں مشکل ہو جاتا ہے, اور جب ماحول خراب ہوتا ہے تو انسان کے لیے ایک فرض نماز کا ادا کرنا مشکل ہو جاتا ہے. صحابہ رضی اللہ اجمعین نے مدینہ منورہ کے ایک ایک فرد پر محنت کر کے, ایک ایک گھر پر محنت کر کے, ایک ایک آدمی پر, ایک ایک قبیلے پر محنت کر کے پورے مدینہ کے ماحول کو تبدیل کیا تھا. تو ایسا مدینہ منورہ کا ماحول بنا کہ اگر ایک نایا آدمی غیر بھی ان کے ماحول میں آتا تو آ کر اسلام میں داخل ہونے سے پہلے ہی نماز میں شریک ہو جایا کرتا. ایسا ماحول مدینہ کا بنا کہ منافقین کی بھی ہمت نہیں ہوا کرتی تھی کہ وہ حضور اکرم صلی اللہ علیہ وسلم کے مشورے کو چھوڑ دیں. ایسا ماحول یہ کس سے بنا؟ یہ اس ماحول اس محنت سے بنا کہ صحابہ رضی اللہ اجمعین ایک ایک پر محنت کر کے اسے اپنے ماحول کے اندر لے کر آیا کرتے تھے. تو محترم دوست بزرگ بولیں جے حضور صلی اللہ علیہ وسلم تینی تار زندگی تے سب چے بیشی جے محنت کرسین جے کاز کرسین چکا ہلو مانوش کے انفرادی دعوت دیوا, مانوشیر کسے جوا, پتک بکتیر کسے جوا, ایک ایک جنر کسے بارے بارے جوا, مکہ مکرمہ تے تینوٹا بچھر پر جنتو امام حضور صلی اللہ علیہ وسلم دعوت دیسین, ایک ایک جنر کسے بارے بارے گیسین کشت کرسین تاکہ بجائیسین. আবার এরপরে মদিনা মুনাওয়ারাতে 10 বছর পর্যন্ত ওইখানে ওইখানেও দাওয়াত দিচ্ছেন, যে ওইখানে ওইখান থেকে জামাত বাহির করছেন, এরকম মানুষের উপর মেহনত করছেন, আর ইনফিরাদি দাওয়াতও জারি রাখছেন. ইনফিরাদি দাওয়াতও এরকমভাবে মদিনা মুনাওয়ারাতে চলতেছিল. মহতরম দোস্ত বুজুর্গ, তো এইভাবে দাওয়াত দেওয়া, যে ইনফিরাদি দাওয়াত দেওয়ার দ্বারাই মানুষের জেহেন তৈয়ার হয়, এক এক ব্যক্তির উপর মেহনত করার দ্বারা তার জেহেন তৈয়ার হয়, এরকম একটা মাহল বনে একটা পরিবেশ তৈয়ার হয়. তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরকম মেহনত করছেন, ওই মেহনতের দ্বারা একটা পরিবেশ তৈয়ার হয়েছে, মাহল তৈয়ার হয়েছে. যে যখন মাহল তৈয়ার হয় তখন ওই মাহলের মধ্যে মাহল তিনি মাহলের মধ্যে গুনাহের কাজ করা মানুষের জন্য কঠিন হয়ে যায়. হ্যাঁ, আর যদি মাহল না হয়, মাহল তৈয়ার না, একটা ফরজ নামাজ আদায় করা তার জন্য কঠিন হয়ে যায়. তিনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরকম মেহনত করে মাহল বানাইছেন, মদিনা মুনাওয়ারাতে গিয়েও ওই দাওয়াতকে ছাড়েন নাই, ইনফিরাদি দাওয়াত ওইখানেও দিচ্ছেন. যে এক লোক বন্দি হয়ে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাওয়াত দিতেছেন, বারে বারে দাওয়াত দিতেছেন, আর সে অস্বীকার করতেছে, সে কবুল করতেছে না. হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম গুসা এসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইজাজত দিলে আমি তার গর্দান উড়াইয়া দেব. হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথার দিকে কোনো দৃষ্টি করলেন না, লক্ষ্যই করলেন না, তাকে আবারও দাওয়াত দিলেন, আবারও দাওয়াত দিলেন, শেষ পর্যন্ত ওই লোক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে. তখন নবীজি বলতেছিলেন, হে উমর, আমি যদি তোমার কথা শুনতাম তাহলে এ লোক জাহান্নামে চলে যেত. এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনফিরাদি দাওয়াত সব জায়গায় দিছেন, মক্কা মুকাররমাতেও দিছেন, মদিনা মুনাওয়ারাতেও দিছেন. এই জন্য এই দাওয়াত সব জায়গায় দিতে হবে, মাহল বানানোর জন্য ইনফিরাদি দাওয়াত বড় জরুরি. ماحول کی تبدیلی کے واسطے سب سے بنیادی شرط, بلکہ بنیادی چیزوں میں ایک چیز یہ ہے کہ ہماری مسجد وہ مسجد نبوی کے طرز پر آئے. جب ہماری مسجد مسجد نبوی کی طرز پر آئے گی تو ہمارا پورا محلہ وہ خود بخود حضور اکرم صلی اللہ علیہ وسلم والا محلہ بن جائے گا. ایسا حضور اکرم صلی اللہ علیہ وسلم نے اپنی مسجد کے اطراف میں رہنے والے لوگوں کا مزاج بنایا تھا. ایسا حضور اکرم صلی اللہ علیہ وسلم نے اپنی مسجد کے اطراف میں رہنے والوں کا مزاج بنایا تھا کہ جس کو جو ضرورت بھی پیش آتی وہ سب سے پہلے قدم مسجد کی طرف اٹھایا کرتا تھا. صحابہ رضی اللہ اجمعین فرماتے تھے کہ اگر آسمان پر پرندہ آیا تو صحابہ کے اندر ہے کہ اگر آسمان پر پرندہ پر بھی مارے اگر آسمان پر پرندہ پر بھی مارتا تو ہم سب فوراً رخ مسجد نبوی کی طرف کرتے کہ اس موقع پر اللہ کے رسول کیا کر رہے ہیں. ابھی تو ہم لوگ دین کے جو موٹے موٹے اعمال ہیں ان کی طرف بھی مسجد میں نہیں جا رہے. صحابہ رضی اللہ اجمعین کا تو یہ مزاج بنا تھا, یہ مزاج کہ اگر پیٹ میں درد ہوا بھائی کے تو مسجد کی طرف چلے, اگر فاقہ ہوا تو مسجد کی طرف چلے, اگر آگ لگی تو مسجد کی طرف چلے, اگر بارش کی ضرورت ہوئی تو مسجد کی طرف چلے, یہاں تک کہ اگر گھر میں نمک جیسی ایک ادنا چیز بھی ختم ہو گئی تو مسجد میں جا کے اللہ سے مانگا جا رہا ہے. حضرت اقدس مولانا الیاس صاحب رحمۃ اللہ علیہ فرمایا کرتے تھے کہ جب مسلمان نے اللہ تبارک و تعالی سے جو لینے کا راستہ تھا اس راستے کو چھوڑا, وہ مسجد میں اعتکاف کر کے اللہ تعالی سے مانگنا, وہ جا کر اپنے آپ کو عبداللہ ابن زید ابن عبد ربیع کی طرح چھوڑ دینا کہ میں جب تک کچھ نہیں کھاؤں گا, میں جب تک کچھ نہیں پیوں گا, جب تک اللہ تبارک و تعالی نماز پر بلانے کا طریقہ مجھے الہام نہ فرما دے. حضرت نے فرمایا کرتے تھے کہ مسلمانوں نے اللہ تبارک و تعالی سے مانگنے کے اس طریقے کو چھوڑا تو اللہ تبارک و تعالی نے ہمیں غیروں کے حوالے کر دیا. آج مسلمان پورا پورا دن غیروں کی کوٹھیوں کے سامنے احتجاج کرتا ہے, آج مسلمان پورے پورے دن عدالتوں کے سامنے احتجاج کرتا ہے, لیکن وہ جا کر مسجد کے اندر اعتکاف نہیں ہوتا. جا کر کیا نہیں ہوتا مسجد کے اندر؟ ایک وہ وقت تھا کہ صحابہ رضی اللہ اجمعین جہاں کوئی پریشانی ہوتی فوراً مسجد کی طرف رخ کرتے. ایک صحابی آئے آ کر مسجد میں, حضور اکرم صلی اللہ علیہ وسلم نے فرمایا یا رسول اللہ کھیتیاں سوکھ گئی ہیں, مواشی جانور بھوک سے مر رہے ہیں, آپ اللہ تبارک و تعالی سے دعا کیجئے اللہ آسمان سے بارش برسا دے. حضور اکرم صلی اللہ علیہ وسلم نے دعا کی, روایتوں میں آتا ہے اللہ کے رسول نے چہرے کے ہاتھ نہیں پھیرے تھے کہ آسمان سے بارش برس رہی تھی. پورے ایک ہفتے بعد پھر دوبارہ آئے, یا رسول اللہ راستے بند ہو گئے ہیں, چلنے پھرنے کا راستہ بند ہو گیا ہے, آپ دعا کیجئے اللہ تبارک و تعالی سے کہ اللہ بارش روک دے. ایسے مسجد سے تعلق پیدا ہوا تھا. تو بولن جے حضور صلی اللہ علیہ وسلم تینی ایک دینی ماحول بنانوں جنو مدینہ منورہ مسجد نبوی آشپاشے ایک محنت کرسین, وہی محنت کرے مانوشر ذہن کے تیار کرسین, ایک دینی ماحول تیار ہوئی سے دینی پریبیش تیار ہوئی سے. بولیں جے جا ہم لوگ جدی اور کو ماحول تیار کرتے چاہی اور کو پریبیش ہم لوگ تیار کرتے چاہی تاہلے ہمارے مسجدے وہی عمل گلا کے زندہ کرتے ہوئے جے عمل گلا حضور صلی اللہ علیہ وسلم مسجدے زندہ ہوئی سے. مسجد نبوی جو عمل گلا چھلو وہی عمل گلا جہاں ہمارے مسجد گلا زندہ ہوئے تخن ہمارے ماحول ہمارے پریبیشٹاؤ ایرکم ہوئے جے مانوش ایرکم اللہ دیگے متوجہ ہوئے اللہ کسے چایا اللہ کسے اللہ کس تھیکے نیے چلنے والا ہوئے. تینی بولیں جے جہاں ایرکم ماحول ہوئے تخن پیٹے بیتا ہوئے تو اللہ دیگے متوجہ ہوئے اللہ کسے چاہے بھوکا پکا کچھ نہیں تو اللہ تعالی دیگے جابے مسجدے جابے مسجدے جابے اللہر کسے چاہے جے کنو ضرورت جے کنو پروجن سامنے آسبے اللہر دیگے جابے مسجدے جابے اللہر کسے چاہے. تو بولیں جے جہاں امت ایرکم ہوئے اللہر کسے چاہے اللہر کسے اللہر دیگے متوجہ ہوئے تو اللہ رب العالمین تدر کو ایرکم سہاج کربے جے بندار بندار جہاں یقین جہاں ایرکم ہوئے একদিনের মধ্যে কমি না হয়, তো আল্লাহ তাআলা বান্দাকে সাহায্য করেন। তো বলেন যে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের জিন্দগিতে তারা ওরকমই করতেন যে যে কোনো প্রয়োজন, যে কোনো জরুরত তারা আল্লাহ তাআলার সামনে পেশ করতেন, এরকম মসজিদে হাজির হয়ে যাইতেন। আল্লাহ তাআলাকে তারা বলতেন যে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বি তিনি চিন্তা করলেন যে মানুষকে নামাজের দিকে ডাকার জন্য আল্লাহ তাআলার কাছ থেকে একটা রাস্তা আমাকে নিতে হবে, একটা পথ আবিষ্কার করতে হবে। তিনি আজম করলেন যে না না, আমি খানা পিনা খাবো না যতক্ষণ পর্যন্ত ওই রাস্তা আমার সামনে না খুলে আসে। তো তিনি যখন এরকম আজম করলেন, আল্লাহ তাআলা ওনার সামনে রাস্তা খুলে দিলেন, ওই তরিকা ওনাকে শিখাইয়া দিলেন। যে বান্দা যখন ওরকম আজম করে যে আল্লাহর কাছ থেকে নিব, তো আল্লাহ তাআলা তার জন্য রাস্তা খুলেন। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের মধ্যে ওই জিনিস ছিল যে মসজিদে যাওয়া, আল্লাহর দিকে মুতাওয়াজ্জে হওয়া। বলেন যে একবার মদিনাতে এরকম পানি নাই, বৃষ্টি নাই, তো এক সাহাবী গিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পানি নাই, বৃষ্টি নাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা বৃষ্টি দিয়া দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাইলেন, ওই হাতটা চেহারা মুবারকে এখনো মুছলেন না, যে তার আগে আগে বৃষ্টি শুরু হয়ে গেল। এরকম ভাবে বৃষ্টি আসলো, বৃষ্টি চলতেছে চলতেছে, এক সপ্তাহ পরিমাণ বৃষ্টি চলতেছে। তো পরের সপ্তাহে তিনি আবার আসলেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, খুব বৃষ্টি হইতেছে, আর বৃষ্টি হওয়ার কারণে এখন তো আমাদের চলাফেরাই এখন কষ্ট হইতেছে, আমাদের চলাফেরাই এখন কষ্ট হইতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন তো দোয়া করেন যে আল্লাহ তাআলা বন্ধ করে। তো আল্লাহ তাআলা আবার বন্ধ করছেন। অর্থাৎ আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়া, আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়ার একটা রাস্তা তারা পাইছেন, ওইভাবে তারা আল্লাহ তাআলার কাছ থেকে নিতেন। তিনি বলেন যে হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কথা বলতেন যে মানুষ যখন আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়ার রাস্তা ছেড়ে দিবে, এই রাস্তা যখন ছেড়ে দিবে, আল্লাহ তাআলার কাছে না চাইয়া এরকম অন্যের দিকে যাবে, কারো ঘরের সামনে দাঁড়ায় আছে, ওই জায়গায় আদালতে দাঁড়ায় আছে, অফিসে দাঁড়ায় আছে, মানে মানুষের কাছে, এরকম যখন হবে তো এই অবস্থায় তো আল্লাহ তাআলা গায়েরকে এদের উপর মুসাল্লাত করবে, এদের উপর আল্লাহ তাআলা কর্তৃত্ব দিয়ে দিবেন। তো বলেন যে এটা তো বড় মুসিবতের জিনিস। এই জন্য বলেন যে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জ হইতে হবে, যে আমাদের ওরকম এক মাহল দাওয়াতের মাধ্যমে আমরা তৈরি করব, যার দ্বারা সবাই ওই মসজিদে যেতে পারে, আল্লাহ তাআলার কাছ থেকে যেতে পারে, আল্লাহ তাআলার কাছ থেকে নিতে পারে, সবার ওরকম একটা জ্যাম তৈরি। اور دوسری چیز ہے میرے دوستو بزرگو، یہ مدینہ منورہ کی شان تھی۔ کیا تھی وہ؟ یہ کہ اہل مدینہ کے اوپر جیسا بھی تقاضا ڈالا جاتا، وہ اس تقاضے کے واسطے فوراً تیار ہو جاتے۔ یہ صفت قرآن نے بیان کی ہے، قرآن نے، کہ جب یہ مسجد سے لوٹتے ہیں اور کوئی تقاضا ان سے رہ جاتا ہے تو یہ ایسے لوٹتے ہیں کہ ان کی آنکھوں سے آنسو بہرے ہوتے ہیں۔ ہمارا جتنا مجمع آیا ہوا ہے، یہ سارا کا سارا مجمع عزم کرے اس بات کا کہ اس پورے مجمع کے اندر ایک فرد بھی ایسا باقی نہیں رہے گا۔ یہ پورا کا پورا مجمع عزم کرے اس بات کا کہ اس مجمع کے اندر ایک فرد بھی ایسا باقی نہیں رہے گا جو آج کوئی نہ کوئی دین کا تقاضا لیے بغیر نہ لوٹے، بلکہ ہر ایک کوئی نہ کوئی دین کا تقاضا لے کر واپس جائے گا۔ تیار ہیں سب اس کے واسطے؟ তো বলেন যে মদিনা মুনাওয়ারাওয়ালাদের আরেকটা সিফাত যেটা ছিল, যে দিনের যে কোনো তাকাজা তাদের সামনে আসতো, ওই তাকাজাকে পুরো করার জন্য তারা তৈয়ার হইতেন, সবাই লাভবাহিক বলতেন, সবাই তৈয়ার হয়ে যাইতেন। বলছে তাকাজা পুরা হয়ে যেত, তাকাজা পুরা হওয়ার পরে যাকে যেদিকে পাঠানোর দরকার সেই তাকাজা পুরা হয়ে গেছে, এখন কিছু লোককে বলা হইতেছে অফিস যাও, যে তারা ওরকম যাওয়ার ক্ষমতা রাখে না, কোনো অসুবিধা আছে, তো তারা এমন ভাবে ফিরত যে তারা বড় এরকম গমগিন থাকতো, তারা বড় দুঃখিত হইতো যে আমরা এই তাকাজা পুরা করতে পারলাম না, আমরা যেতে পারলাম না। এই জন্য বলেন যে আজকে আমাদের যে মজমা, আমাদের এই মজমা তো এরকম হওয়া দরকার যে প্রত্যেকেই আমরা দিনের তাকাজা পুরা করার জন্য তৈরি হব, দিনের তাকাজাকে আমরা সবাই পুরা করব, তাকাজা পুরা করা ছাড়া আমরা কেউ এমনি ফিরব না, সবাই আমরা কোনো না কোনো তাকাজাকে পুরা করে যাব, আমরা সবাই তৈরি আছি ইনশাআল্লাহ। ইসকে ওয়াস্তে হর সাল চার মহিনে ইয়ে হামারি পহলি সিঁড়ি হ্যায়, পহলি সিঁড়ি ইন্তহা নাই হ্যায়, ইন্তহা তো ওয়ো সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালি মেহনত, উনকে আজায়েম, উনকি কোশিশ হ্যায়, ইসকে ওয়াস্তে পহলি সিঁড়ি ওয়ো হর সাল চার মহিনে, ওর মাহানা দস দিন, ওর রোজানা আট ঘন্টে কি তরতিব পর হামে আনা হ্যায় ইনশাআল্লাহ। তো বলেন যে এই যে আমরা তাকাজা পুরা করার নিয়ত করলাম, এটা কিভাবে হবে, এটা তরতিবটা কি? যে তরতিব হলো প্রতি বছর আমরা চার মাস করে লাগাবো। তিনি বলতেছেন এই যে প্রতি বছর চার মাস লাগানো, আরে এটা তো হলো আমাদের প্রথম ধাপ, এটা তো আমাদের প্রথম ধাপ। আসল তো হলো আমাদেরকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওয়ালা দরজায় বুঝতে হবে। ওনারা যেরকম দিনের হাত তাকাজাকে পুরা করতেন, যে কোনো সময় পুরা করতেন, যে কোনো হালাতে পুরা করতেন, আমাদেরকে তো ওদের উপরেই উঠতে হবে। বাকি আমাদের একটা তরতিবের উপর এখন উঠা, সেটা হলো বুঝছে আমরা চার মাস লাগাবো, প্রতি মাসে আমরা দশ দিন লাগাবো, প্রতিদিন আমরা আট ঘন্টা করে দাওয়াতের মেহনতের মধ্যে লাগাবো, এইভাবে ইনশাআল্লাহ আমরা মেহনত করবো। আব নামাজ কে অন্দর কম ওয়াক্ত বাকি হ্যায়, আপ হযরাত সব কে সব জিনকে ওযু হ্যায় জো বাওযু হ্যায় ওয়ো কিবলে কি তরফ মুতাওয়াজ্জেহ হোকার আপনি তাসবিহাত আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি তরফ মুতাওয়াজ্জেহ হোকার পুরি করে। এক তাসবিহ দুরুদ শরীফ কি, ইয়ে আল্লাহ কে, আল্লাহ কে রাসূল কে ইহসানাত জো হামারে উপর হ্যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইনকে জো ইহসানাত হামারে উপর হ্যায় এক এক মর্তাবা দুরুদ শরীফ পড়তে হুয়ে সারে ইহসানাত কো ইয়াদ করে। এক তাসবিহ তীসরে কলমে কি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বড়াই কো সোচতে হুয়ে কি কেসি বড়ি আল্লাহ কি বাদশাহত, কেসি বড়ি আল্লাহ কি হুকুমত, কেসা বড়া আল্লাহ কা নিজাম, ইয়ে সব সোচতে হুয়ে এক তাসবিহ ইস্তিগফার কি, আপনি এক এক গুনাহ কো ইয়াদ করকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কে সামনে রোতে হুয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জো মাসুম হ্যায় জিনকে আগলে পিছলে সারে গুনাহ মাফ হ্যায়, وہ بھی صحابہ رضی اللہ اجمعین فرمایا کرتے تھے کہ ہم نے حضور اکرم صلی اللہ علیہ وسلم سے زیادہ کسی کو استغفار کرنے والا نہیں پایا۔ تو اس واسطے ہماری ذمہ داری ہے ہم زیادہ سے زیادہ استغفار کریں۔ بولیں جے نمازের সময় এখন কাছে আসছে, এখন আমরা আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জেহ হব। যাদের যারা বাউজু আছে, হুজুর সাথে আছি, তারা তো কেবলার ঘরে বসে আমরা তাসবিহাত আদায় করি। বলেন যে আমাদের তাসবিহাতের মধ্যে একটা তো হলো দুরূদ শরীফ আমরা পড়ব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর যে কত এহসান করেছেন, নবীজির সেই সমস্ত এহসানগুলোকে ইয়াদ করে করে নবীজির উপর দুরূদ শরীফ পড়া, এভাবে আমরা দুরূদ শরীফ পড়ব। আর আল্লাহ তাআলার জিকির যেরকম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহটাও আমরা পড়ব, আর ইস্তিগফার আমরা করব, এভাবে ইনশাআল্লাহ আমরা আল্লাহর দিকে মুতাওয়াজ্জেহ হই, আমরা জিকির আদায় করি। মাগরিব কে বাদ বড়ি আহম ইনশাআল্লাহ বাত হোগি, পুরা মজমা আজায়েম ইরাদে করকে আওয়াবিন ওর সুন্নতো সে ইতমিনান সে ফারিগ হোগে ফির বয়ান মে বেঠে। জি মানে মাগরিবের পরে ইনশাআল্লাহ খুব আহম কথা হবে, আমরা পুরা মজমা ফরজ নামাজ থেকে ফারিগ হইয়া আমরা সুন্নত পড়ে আওয়াবিন পড়ে তারপর ইনশাআল্লাহ আমরা মজমার মধ্যে বসবো, বয়ান শোনার জন্য আমরা তখন ইনশাআল্লাহ সবাই জমে বসবো।